বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন ফানতাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবি ইমামিন মুবিন। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হিজরের আয়াত নম্বর 78 থেকে। মহান আল্লাহ এখানে আসহাবুল আইকা অর্থাৎ আইকাবাসী, আইকা একটি গ্রাম বা একটি অঞ্চলের নাম, সেখানকার অধিবাসীরা আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর নবীকে মানতে রাজি হয়নি, সোয়াইব আলী ইসলাম তাদের নবী হয়ে এসেছিলেন যেমন তাফসির কারগণ বলেছেন। সুতরাং আল্লাহ ফাকর বললাম তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন কান আসহাবুল আইকাতি লাযালিমিন, আর আইকার অধিবাসীরা নিঃসন্দেহে জালেম হয়ে পড়েছিল, আল্লাহ পাকে নাফরমানি করে আল্লাহ নবীকে অমান্য করে তারা বিরুদ্ধাচরণ করেছিল এবং তারা জালেম হয়ে পড়েছিল। আল্লাহ পাকে ইরশাদ করেছেন, ফানতাকামনা মিনহুম ওয়া ইন্নাহুম আলাবি ইমামিন মুবিন, সুতরাং তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করেছিলাম, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছিলেন, তাদের অপরাধের প্রতিশোধ নিয়েছিলেন। ওয়া ইন্নাহুম আলাবি ইমামিন মুবিন, এবং এই দুটি জনবস্তি অর্থাৎ আইকা নামক গ্রাম আর লুত আলাইহিস সালামের জনবস্তি সাদ্দুম, এই দুইটি এলাকা, যে দুই এলাকায় দুই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন, এরা প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল। এই দুইটি গ্রাম প্রকাশ্য পথের উপর অবস্থিত ছিল, অর্থাৎ লোকেরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য যেত তখন এই দেশগুলি দিয়ে, এই এলাকাগুলি দিয়ে অতিক্রম করত, সুতরাং সেখান থেকে তারা শিক্ষা নিতে পারবে, এই রকমের ব্যবস্থা ছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর নিঃসন্দেহে হিজরের অধিবাসীরাও মিথ্যা মনে করেছিল রাসূলগণকে। হিজরের অধিবাসী সামুদ সম্প্রদায়, যে সামুদকে হিদায়ত করার জন্য আল্লাহ পাক সালেহ আলী সালামকে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে উষ্ট্রির মুজেজা দান করেছিলেন। এরা আল্লাহর নবী সালেহ আলী সালামকে অস্বীকার করেছিল, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে অস্বীকার করেছিল এবং তারা শিরকে লিপ্ত ছিল। এছাড়াও তাদের ছিল বহু পাপ। আল্লাহ পাক এই জাতিকেও ধ্বংস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য যান তখন এই রাস্তায় অতিক্রম করেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে এই রাস্তা, যেই রাস্তায় তোমরা দেখবে যে আল্লাহ পাক রব্বুল আলমীর আজাব কোনো কালে নেমেছে, সেখান দিয়ে যখন তোমরা অতিক্রম করবে তখন দ্রুত বেগে অতিক্রম করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাবের কিছু অংশ থেকে যেতে পারে। যারা জালেম সম্প্রদায় তাদের ধ্বংসের এলাকা দিয়ে তোমরা অতিক্রম করবে না, আর যদি অতিক্রম করতে হয় তাহলে তোমরা কান্নার ভাব করে সেখান দিয়ে তোমরা অতিক্রম করবে এবং দ্রুত তোমরা সেখান দিয়ে অতিক্রম করবে। সেই জায়গায় কিছু সাহাবিরা যে আটা সেনেছিলেন আর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিছু জবাই করেছেন, সব কিছুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলেই দিয়েছিলেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে নিঃসন্দেহে হিজরের অধিবাসীরা মিথ্যা মনে করেছিল রাসূলগণকে। আল্লাহ পাক রাসূলগণকে বলেছেন, অথচ এক রাসূল সালি আলী সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু এই জন্য আল্লাহ পাক বহু বচন উল্লেখ করেছেন যে একজন রাসূলকে বা একজন নবীকে যদি কোনো জাতি অস্বীকার করে তাহলে সেই জাতি যেন সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করল। একজনকে অস্বীকার করা মানে সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করা, কারণ সমস্ত নবী রাসূলগণ তাওহীদ নিয়ে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর বিধান নিয়ে এসছেন, মৌলিক বিষয়গুলি তাদের একরকমের ছিল। আর সুতরাং যদি কোনো জাতি, কোনো ব্যক্তি একজন নবী, একজন রাসূলকে মিথ্যা মনে করে, অস্বীকার করে, তাহলে সেই জাতি কাফের এবং সেই জাতি যেন সমস্ত নবী রাসূলগণকে অস্বীকার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শিখিয়েছেন কোরআনে কারিমে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুল, হে মুমিন তোমরা যখন সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবে আর কোনো পার্থক্য করবে না তাদের মাঝে ঈমানের ক্ষেত্রে, তাদের শ্রদ্ধার ক্ষেত্রে, তখন তোমরা মুমিন হইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন, আর তাদেরকে আমি আমার নিদর্শন দিয়েছিলাম, আল্লাহ পাক উষ্ট্রি দিয়েছিলেন এবং সেই উষ্ট্রির হক আদায় করতে বলেছিলেন, আর বলেছিলেন যে তাকে কোনো রকমের জখম করবে না, তাকে আহত করবে না, তার উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না, কিন্তু তারা ফাকারুহা, তারা জবাই করে দিয়েছিল। আল্লাহ পাক তখন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, যেমন আল্লাহ পাক কোরআনে কারিমের বিভিন্ন সূরায় এইসব বিষয়গুলিকে বর্ণনা করেছেন। ফাকানু আনহা মুরিদিন, তারপরেও তারা আল্লাহ পাকের এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে দিয়েছিল, ইমান নিয়ে আসেনি, সৎকর্মশীল হয়নি, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল। ওয়াকানু ইয়ানহাতুনা মিনাল জিবালে বুয়ুতান আমিনিন, এরা এত শক্তিশালী জাতি ছিল যে এরা পাহাড় কেটে কেটে নিজের ঘর তৈরি করত, আমিনি নিরাপদ হওয়ার উদ্দেশ্যে, যে নিরাপদে থাকব, সেখানে নিরাপত্তা হাসিল হবে, কোনো শত্রু এই পাহাড়ের গুহাগুলিতে, পাহাড় কেটে যে বাড়িঘর করবো সেগুলিতে প্রবেশ করতে পারবে না, এই ছিল তাদের উদ্দেশ্য। এত প্রাচীন যুগে তাদেরকে এত শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিচক্ষণ করেছিলেন, কিন্তু তারা আল্লাহ পাকের যখন বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ রাসূলকে মানতে রাজি হইল না, আল্লাহ পাকের যখন নাফরমানি করলো, আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করলেন। তাই আল্লাহ বলছেন ফাখাযাতুমুসাইহাতু মুসবিহিন, অতঃপর তাদেরকে বিকট শব্দ ভোর হতে হইতেই পাকড়াও করলো, এমন বিকট শব্দ জিবরাইল আলাইহিস সালাম করলেন, যেমন তাফসীর কিতাবে রয়েছে, যে তাতে তাদের কানের পর্দা ফেটে গেল এবং সমূলে বিনাশ হলো তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফামা আগনা আনহুমা কানু ইয়াকসিবুন, যা কিছু তারা উপার্জন করেছিল, যা কিছু মেহনত পরিশ্রম করেছিল, বাড়িঘর করেছিল, তা তাদের কোনো কাজে আসলো না। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক, আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিন আর আসমান জমিনের মাঝখানে যা কিছুই রয়েছে সবকে আমি সৃষ্টি করেছি একমাত্র ন্যায় উদ্দেশ্যে, ইল্লা বিল হক, প্রকৃত অর্থে, অর্থাৎ উপকারের জন্য, অর্থহীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি। এতে রয়েছে বহু উপকারিতা আসমান জমিনে, এবং আল্লাহ পাক রব্বুল এর মাঝে যত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবগুলি তো রয়েছে উপকার, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেননি। ওয়াইন্না সাআত আলা আতিয়া, আর নিঃসন্দেহে কিয়ামত অবশ্যই আসবে, আসবে কিয়ামত, আসাতে কোনো সন্দেহ নেই, এই দুনিয়া ধ্বংস হবে, তারপরে আল্লাহ পাক বিচার দিবস কায়েম করবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলছেন ফাসফাহি সাফাল জামিল, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি উত্তম পন্থায় তাদেরকে এড়িয়ে যাও, তাহলে তাদেরকে মাফ করে দাও, উত্তম পন্থায় তাদেরকে ছেড়ে দাও, যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে ভালো কথা, আর যদি ঈমান না নিয়ে আসে তবু তাদের সাথে ভালো আচরণের সাথে তাদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহ তাদের সাথে বোঝাপড়া করে নেব। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বশ্রেষ্ঠা এবং সর্বজ্ঞ। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আমি তোমাকে দান করেছি সাবআ মিনাল মাসানি, সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে আবৃত্তি করা হয়, যে আয়াতগুলিকে বারবার করে পাঠ করা হয়, সাবআ মিনাল মাসানি, সাতটি এমন আয়াত যে আয়াতগুলিকে বারবার করে ফেরানো হয়, এই জন্য মাসানি বলা হয়েছে। ওয়াল কুরআনাল আযীম, এবং মহা কোরআন দান করেছি, এই মহা কোরআনের তাফসীর হচ্ছে সূরা ফাতিহা আল কোরআনুল আযীম, আর সাবআ মিনাল মাসানি সাতটি এমন আয়াত যে আয়াতগুলি বারবার করে ফেরানো হয়, বারবার করে আবৃত্তি করা হয়, এগুলি হচ্ছে সূরা ফাতিহার সাতটি আয়াত। সূরা ফাতিহার এর জন্য অনেকগুলি নামের মধ্যে একটি নাম হচ্ছে সাবে মাসানি, আর আরেকটি নাম হচ্ছে আল কোরআনুল আযীম, আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, আরেকটি হচ্ছে ফাতিহাতুল কিতাব, লা সলাত আল লামা লাম ইকরা বি ফাতিহাতুল কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব পাঠ করে না, লা সলাত ইল্লা বি উম্মুল কোরআন, উম্মুল কোরআন ছাড়া কোনো নামাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এহসান, তার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন এখানে, যে তোমার উপর বড় অনুগ্রহ করেছি যে তোমাকে আমি সূরা ফাতিহা দান করেছি, যেই সূরা সমস্ত ব্যাধির জন্য চিকিৎসা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াকফি জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার চোখ তুলে দেখিও না, এলা মামাত্তানা আবেহি আজওয়াজাম মিনহুম, ওই সব বিষয়ের দিকে, ওই সব ভোগের সামগ্রীর দিকে যেগুলি দিয়ে তাদেরকে আমি ধন্য করেছি। পৃথিবীতে যেসব লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন সেগুলির দিকে তুমি চোখ তুলে দেখিও না, আর সেগুলির পেছনে তুমি ছুটিও না। আজওয়াজ মিনহুম, আর সেগুলি আমি তাদের বিভিন্ন লোকদেরকে দিয়েছি। আল্লাহ পাক বলছেন লা তামুদ্দান আইনাইকা, হে নবী তোমার চোখ তুলে দেখিও না ওই সব বিষয়ের দিকে, ওই সব বস্তুর দিকে যা তাদেরকে আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি, যা আমি ভোগ বিলাসের জন্য দিয়েছি। আজওয়াজ মিনহুম, তাদের বিভিন্ন লোকদেরকে, আজওয়াজ মিনহুম অর্থাৎ বিভিন্ন প্রকারের লোকদেরকে আমি ভোগ বিলাসের অনেক কিছুই দিয়েছি, সেগুলির পিছনে তুমি ছুটিও না। ওয়ালা তাহজান আলাইহিম, এবং তাদের জন্য তুমি আক্ষেপ করিও না, দুঃখিত হইও না, তারা যদি ঈমান না নিয়ে আসে তাতে তোমার দুঃখ কষ্ট নেওয়ার কিছু নেই। ভোগ বিলাসের যেগুলি সামগ্রী আল্লাহ পাক দুনিয়াদারদেরকে দিয়েছেন, যেগুলি আল্লাহর নাফরমানদেরকে আল্লাহ পাক দিয়েছেন, কারণ আল্লাহ পাকের দৃষ্টিতে এই পৃথিবী হচ্ছে তুচ্ছ নগণ্য, এই জন্য আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, সুতরাং সেদিকে তাকায়ও না। তাদের মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এই ক্ষণিকের ভোগের বস্তু, তারপরে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়াকফে জানাহা কালিল মুমিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার দয়ার ডানা মুমিনদের জন্য ঝুঁকিয়ে দাও। আর যারা মুমিন, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, তোমার রবের প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা সৎকর্মশীল হয়েছে, ওই সব মুমিন তোমার সাথী সঙ্গী মুহাজিরিন আনসার, তাদের সাথে দয়ার আচরণ করো, তাদের জন্য দয়ার ডানা আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুঁকিয়ে দিতে বলেছেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী কাল রাত 7:30টায় আপ পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে একমুখী হয়ে সব দিক থেকে তাকে এক আনতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই, এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নম্বর 88-তে ইরশাদ করছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দুই চক্ষু যাতে করে না তুলো ওই সব বিষয় বা ওই সব বস্তুর দিকে যা ভোগ সামগ্রী হিসাবে আমি দিয়েছি, আজওয়াজাম মিনহুম, তাদের বিভিন্ন লোককে, এই পৃথিবীতে বিভিন্ন মানুষকে যে ভোগ সামগ্রী দিয়েছি, নেতৃত্ব ভোগ করার জন্য দিয়েছি, ধন সম্পদ ভোগ করার জন্য দিয়েছি, আরও এইরকম বহু জিনিস যেগুলি ভোগ সামগ্রীর জন্য দিয়েছি, হালাল অথবা হারাম যা গ্রহণ করেছে একশ্রেণীর লোকেরা, এইদিকে তুমি চোখ তুলে দেখিও না, আর তাতে হাহুতাশ করিও না যে তাদেরকে এত কিছু দেওয়া হয়েছে। আল্লাহ ফাকর রব্বুল আলমী রসুল্লাহ সাল্লামকে নিষেধ করেছেন সরাসরিভাবে, প্রত্যক্ষভাবে, আর পরোক্ষভাবে তাঁর উম্মতকে নিষেধ করা হয়েছে। আজকে অধিকাংশ মানুষ এই উম্মতের দুনিয়ার পিছনে ছুটেছে বিজাতির অনুকরণ করে। বিজাতিরা যেমন হালাল হোক অথবা হারাম হোক, বৈধ হোক আর অবৈধ হোক, সে ভালো রিজিক হোক আর নোংরা রিজিক হোক, যে কোনো পথে পয়সা অর্জন হলেই হলো। এইরকম নেতৃত্ব হাসিল করার জন্য বৈধ পন্থায় হোক অথবা অবৈধ পন্থায় হোক, আকার প্রজুল অত্যাচার করে হোক, সীমালঙ্ঘন করে হোক, আর বেইমানি আত্মসাত বিশ্বাস ঘাতকতা করে হোক, যে কোনোভাবে হোক না কেন, এই নেতৃত্ব ভোগ করতে পারলেই হলো। এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। আর যেসব বিজাতি কাফেরদের অনুকরণ করেছে এক শ্রেণীর দুনিয়ামুখী মুসলিমরা, আল্লাহ পাক রব্বুল আলমী কঠোরভাবে নিষেধ করেছেন। এই ক্ষণিকের ভোগের বস্তু আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন, কিন্তু এ হচ্ছে মাতাউন কলিল, অল্প কিছু ক্ষণিকের ভোগের বস্তু। সুম্মা মা ওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের স্থল হচ্ছে জাহান্নাম, সেখানে তারা বসবাস করবে। ওয়ালা তাহজান আলিহিম, এবং তারা যদি ঈমান না নিয়ে আসে তাদের ওপর তুমি দুঃখিত হও না, কোনো আক্ষেপ করার কিছু নেই, বরং তোমার কাজ হচ্ছে বার্তা পৌঁছে দেওয়া, আর তুমি পৌঁছে দিলেই তুমি মুক্ত হয়ে যাবে। বল্লিগ মা উনজির ইলাইক, বাকি হিসাব নেওয়া হচ্ছে আমার কাজ। আল্লাহ পাক রব্বুল আলম কোরআনে কারিমে আয়াতে বলেছেন, ওয়ালাইনাল হিসাব, হিসাব নেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আর তারা ঈমান নিয়ে আসবে আসবে না, তারা সৎকর্মশীল হবে হবে না, সেটা তাদের কাজ, তাদেরকে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। লা আল্লাহ কা বাখু নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, মনে হচ্ছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, নিজেকে তুমি শেষ করে দেবে, সর্বনাশ করে দেবে, যদি তারা এই কিতাবের প্রতি ঈমান না নিয়ে আসে। ঈমান না নিয়ে আসবে তারা নিজেদেরই ক্ষতি করবে, তাতে তোমার কি হইল, এতে তুমি কোনো রকমের আক্ষেপ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতি সম্পর্কে এত বড় হিতাকাঙ্ক্ষী ছিলেন যে আল্লাহ পাক তাকে রউফ রহিম বলেছেন, অত্যন্ত সহনশীল আর বড় দয়ালু বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে। এবং হারিসুন আলাইকুম, তোমাদের লাভের ক্ষেত্রে, তোমাদের উপকারের ক্ষেত্রে অত্যন্ত তিনি আগ্রহী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে চিন্তিত হয়ে যেতেন যে এই জাতির অবস্থা কি হবে, যে এই জাতি আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, পরকালের প্রতি ঈমান নিয়ে আসলো না, আমার রবকে চিনল না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো আক্ষেপ আফসুস করিও না। ওয়াকফে জানাহাকা লিল মুমিনিন, আর তোমার দয়ার ডানা তুমি মুমিনদের জন্য ঝুঁকিয়ে দাও, অর্থাৎ যারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, তুমি যেই ওহি নিয়ে তাদের সামনে পেশ করছো তার প্রতি ঈমান নিয়ে আসবে, তাদের সাথে দয়ার আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত দয়া অন্তরে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াকুল ইন্নি আনা নাযীরুল মুবিন, এবং তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও যে আমি নিঃসন্দেহে একজন সুস্পষ্ট সতর্ককারী, আমার কাজ হচ্ছে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেওয়া, যাতে করে কারো এইরকম বলার সুযোগ না থাকে আল্লাহ পাকের দরবারে যে মা জা আনা মিন বাশির ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ সুসংবাদদাতাও আসেনি যে আমরা ভালো করলে ভালো পেতাম, আর আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি যে আমরা যদি এইরকম অবস্থায় মারা যাই তাহলে আমাদের পরিণাম খারাপ হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, কামা আনজালনা আলাল মুক্তাসিমিন, যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল, আল্লাহ পাক বলছেন যে তোমাকে সুস্পষ্ট সতর্ককারী করেছি, যেমন ভাবে আমি সতর্ককারী বা সতর্কীকরণ আমি নাজিল করেছিলাম আলাল মুক্তাসিমিন, বিভক্তকারীদের ওপর, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের ওপর, তাদের জন্য আমি সতর্কীকরণও পাঠিয়েছিলাম, মূসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম, এবং তাদেরকে সতর্ক সাবধান করেছিলাম, এবং তাদেরকে তাদের কিতাব এও জানিয়ে দিয়েছিলাম যে পরে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তখন তোমরা সকলে তার প্রতি ঈমান নিয়ে আসবে, কিন্তু তারা এর প্রতি আমল করেনি, এর দিকে ভ্রুক্ষেপ করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, আল্লাযীনা জাআলুল কোরআনা ইদীন, আর ওই সব লোকেরা যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে, কোরআনে কারিমকে ভাগ ভাগ করে ফেলেছে, অর্থাৎ কোরআনে কারিম দেওয়া সত্ত্বে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, এই একটি অর্থ হতে পারে। আর একটি অর্থ হচ্ছে যে কোরআনে কারিমকে ভাগ ভাগ করে যেটা সুবিধাজনক তাদের জন্য সেগুলিকে মেনেছে, আর যেসব তাদেরকে কষ্ট লাগে পালন করতে সেগুলিকে অমান্য করেছে বা সেগুলিকে উপেক্ষা করেছে। যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে পাঁচ অক্ত নামাজের মধ্যে তিন চার অক্ত পড়ে, জুমার নামাজ পড়ে, ফজর পড়ে না, অথবা যখন সুবিধা হলো তখন পড়ে, সুবিধাবাদী মুসলিম, যেখানে সুবিধা আছে সেখানে কিছু করলো, আর যেখানে একটু মেহনত করতে হয়, পরিশ্রম করতে হবে, দৃঢ় সংকল্প হইতে হবে, সেখানে তাদের দৃঢ় সংকল্প নেই, ওয়ালাম নাজিদুল্লাহু আজমা। এইরকমই ব্যক্তি জীবনের ক্ষেত্রে দু চারটি ইবাদত বন্দেগী করাকে তো ইসলাম মনে করে, কিন্তু পারিবারিক জীবনে তাদের ইসলাম নেই অনেকের। আবার কারো পারিবারিক জীবনে থাকলে সমাজের ক্ষেত্রে তাদের ইসলামের সামাজিক সম্পর্ক তাদের ভালো না, সমাজের সাথে আচার আচরণ তাদের ভালো না, তাদের যদি মামলাত ভালো থাকে তো আবার ইবাদত ভালো না, আবার এসবগুলি যদি ঠিক থাকে তো রাষ্ট্রনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সেখানে ইসলামকে বিদায় করে বিতাড়িত করে দিচ্ছে। আজকে অধিকাংশ মুসলিম বিশ্ব রাষ্ট্রনীতির ক্ষেত্রে ইসলামকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, আল্লাযীনা জাআলুল কোরআনা ইযীন, যারা কোরআনকে ভাগ ভাগ করে ফেলেছে, নিজের খেয়াল খুশি মতো ভাগ করে ফেলেছে, যে আমরা নামাজ তো পড়বো, জুমার নামাজ তো মেনে নেব, কিন্তু চোরের শাস্তির যে দণ্ডবিধান রয়েছে কোরআনে কারিমে তার বাস্তবায়ন করতে পারবো না, জেনা ব্যবচারে যে শাস্তি রয়েছে সেটা মানতে পারবো না, না জেনাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে সম্মতির সাথে, যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে সেটা অপরাধ নয়, পক্ষান্তরে যদি ধর্ষণ হয় জোরপূর্বক যদি ব্যবচার হয় তাহলে তার জন্য কিছু শাস্তি, আর তাও তাদের মানবরচিত শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিন্দা করে বলছেন যে এরা কোরআনে কারিমকে ভাগ ভাগ করে ফেলেছে। আফা তুমিনুন বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশ কোরআনের মানবে আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এইরকম যারা কাজ করবে তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা অপদস্ত, আর পরকালে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন ফাওয়া রাব্বিকা লানাস আলান্নহুম আজমাইন, হে নবী তোমার রবের শপথ করে বলছি, আল্লাহ পাক নিজের জাতের সত্তার শপথ করে বলছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞাসা করব, জবাবদিহি তাদেরকে করতে হবে, আম্মা কানু ইয়ামুন, কি তারা করেছিল, আল্লাহ পাক তাদের নেতৃত্ব দিয়েছেন কি করেছিল, তাদেরকে ধন সম্পদ দিয়েছেন কি করেছিল, তাদেরকে সুস্থতা দিয়েছেন কি করেছিল, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল কিনা, জন্মসূত্রে শুধু ইসলাম নিয়ে বসেছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী সুতরাং তুমি প্রকাশ্যভাবে তুমি পৌঁছে দাও, খোলাখুলি তুমি পৌঁছে দাও, প্রকাশ্যে তুমি প্রচার করো, বেমা তোমার যা তোমাকে আদেশ করা হয়েছে, তোমাকে তৌহিদের প্রচার প্রসারের আদেশ করা হয়েছে সেটা খোলাখুলি পৌঁছিয়ে দাও, ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও, মুশরিকরা কি বলছে, কি সমালোচনা করছে, তারা কি প্রতিক্রিয়া দেখাচ্ছে, এসব তোমার দেখার বিষয় নাই, তুমি আপন গতিতে নিজের কাজ চালিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রথম আয়াত নাজিল হলো যে তুমি নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো, তারপর আল্লাহ ফাক রব্বুল আলামিন আদেশ নাজিল করলেন যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা কুরাইশের লোকেরা রয়েছে, মক্কার লোকেরা রয়েছে, তাদেরকে তুমি সতর্ক সাবধান করো, তাদেরকে ইসলামের দাওয়াত দাও। তৃতীয় পর্বে আল্লাহ ফাক রব্বুল আলামিন বল ফাসদা বিমা তুমার, যা আদেশ করা হয়েছে তা খোলাখুলি ভাবে সারা বিশ্বের সমস্ত মানুষের কাছে পৌঁছে দাও। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, আল্লাহ ফাক রব্বুল বলছেন নিঃসন্দেহে নবী তোমার পক্ষ থেকে আমি যারা ঠাট্টা বিদ্রুপ করি, যারা রহস্য তামাশা করবে তাদের বিরুদ্ধে যথেষ্ট, তাদের অনিষ্ট থেকে তোমার হেফাজতের জন্য যথেষ্ট, এবং তাদেরকে প্রতিহত করার জন্য আমি যথেষ্ট, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহ ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন, আর ওইসব লোকেরা যারা আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করেছে, অন্যকে মাবুদ হিসাবে ধরে নিয়েছে, অন্যকে সেজদা করেছে, অন্যকে ডেকেছে, অন্যের কাছে সন্তান সন্ততি চেয়েছে, অন্যের কাছে রোগের আরোগ্য তলব করেছে, আর মনে করেছে এই বাবারা দিতে পারবে, বুজুরগরা দিতে পারবে, ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই এরা জেনে নিবে যে এর পরিণাম কি ভয়াবহ। যারা আল্লাহর দিন নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ পাকের বিধান নিয়ে, আল্লাহ পাকের রাসূলকে নিয়ে ঠাট্টা মজাক করে তাদের জন্য যথেষ্ট আল্লাহ ফাক রব্বুল আলামিন। তাই যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র বানাবে বা বানিয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ পাক ইহ জগতে কঠোর শাস্তি দেবেন ইনশা আল্লাহ তাআলা। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ নাআলাম আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আল্লাহ পাক বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ভালো করে জানি যে তোমার অন্তর অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ছে, সংকুচিত হয়ে পড়ছে, বড়ই কষ্ট পাচ্ছে। বেমা ইয়াকুলুন, তারা যেসব কথা বলছে ইসলাম সম্পর্কে, তোমার সম্পর্কে, আর ওহী সম্পর্কে, কোরআন সম্পর্কে, এতে তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে কষ্ট পাচ্ছ, কিন্তু ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াকুম মিনাস সাজিদিন, সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো, তাহলে তোমার এই অন্তরের সংকীর্ণতা, অন্তরের যে শোক, অন্তরের ব্যথা হালকা হয়ে যাবে। তাহলে মনের মধ্যে যদি কোনো মানসিক কষ্ট হয়, তাহলে এই মানসিক কষ্ট দূর করার জন্য তাসবিহ করা, আল্লাহ পাকের প্রশংসা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির আজকার করা অত্যন্ত ফলপ্রসূ। যেমন আল্লাহ পাক বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাককে স্মরণ করলে তাতে মনের প্রশান্তি হাসিল হয়। আল্লাহ পাক বলছেন ওয়াকুম মিনাস সাজিদিন, হে নবী তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ পাককে সিজদা করো এবং সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাকো। ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তুমি তোমার প্রতিপালকের ইবাদত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সুনিশ্চিত ক্ষণ না আসছে, সুনিশ্চিত ক্ষণ ইয়াকিন অর্থাৎ মত যতক্ষণ পর্যন্ত না আসছে। এ হচ্ছে এই আয়াতের তাফসীর। যে কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের জন্য আদিষ্ট যতক্ষণ পর্যন্ত তার কাছে মৃত্যুর মুহূর্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত তার আমলের দরজা, তার কাজকর্মের দরজা বন্ধ হয়নি। এজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার কাজকর্মের দরজা বন্ধ হয়ে যায়, তার আগে পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এর মানে এই নয় যা এক শ্রেণীর বিদাতীরা সুফিবাদী বিশ্বাসী গুমরাহরা বলে থাকে যে যখন তোমার আল্লাহ সম্পর্কে ইয়াকিন হয়ে যাবে অর্থাৎ আল্লাহতে তুমি লয় হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আল্লাহ পর্যন্ত অলরেডি পৌঁছে যাবে, তখন আর ইবাদত বন্দি করতে হবে না। সুতরাং এমন একটা স্তর আছে এই গুমরাহ পথভ্রষ্টদের কাছে, আর এটি কুফুরি মতবাদ। যারা মনে করবে যে এমন একটি পর্যায়ে আছে উচ্চ স্তর, সেই স্তরে বান্দা যখন পৌঁছে যায় তখন আল্লাহতে বিলীন আর লয় হয়ে যায়, তারপর আর ইবাদত বন্দিগি নামাজ রোজা হজ যাকাত এসব করার দরকার নেই, তার কাছে কোনো জিনিস হারাম নেই, তার জন্য সব কিছুই হালাল যেগুলি অন্যের জন্য হারাম, এবং তার উপর আর ফরজ ওয়াজিব কিছু থাকে না। এটি হচ্ছে নিঃসন্দেহে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। সুতরাং ইয়াকিন মানে এই নয় যে তুমি লয় হয়ে যাবে আর বিলীন হয়ে যাবে, বরং ইয়াকিন মানে হচ্ছে এমন একটি বিষয় যে সম্পর্কে প্রত্যেক মানুষের ইয়াকিন রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে মরতেই হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে যেন সুখী করেন, পরকালে যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম, তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তাহলে কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত 11:30 বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট, এটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিএস টিভি বাংলা, মানবতার সমাধান।